بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে, শপথ দিনের যখন সে আলোকিত হয়, এবং তাঁর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের। فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى অতএব যে দান করে এবং আল্লাহভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব। وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى إِنَّ عَلَيْنَا لَلْهُدَى وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى যখন সে অধঃপতিত হবে তখন তার সম্পদ তার কোনোই কাজে আসবে না। আমার দায়িত্ব পথ প্রদর্শন করা, আর আমি মালিক ইহকালের ও পরকালের। فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّى لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى الَّذِي كَذَّبَ وَتَوَلَّى অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি, এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَى এ থেকে দূরে রাখা হবে আল্লাহ ভীরু ব্যক্তিকে, যে আত্মশুদ্ধির জন্য তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না, তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে সত্তরই সন্তুষ্টি লাভ করবে।